খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না। তোমাদের কোনটা হাসি কোনটা ব্যথা, কোনটা প্রলাপ কোনটা কথা, তোমরা নিজেই জানো না। এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী। কপালে আগুন দিয়ে মন পোড়াও, তোমরা পায়রা ওড়াও বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও। তোমাদের কোনটা বাসর কোনটা হারে, কোনটা নেশা কোনটা যে প্রেম, তোমরা নিজেই জানো না। এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী। জানলার ঝিলমিলি তার পাখি তুলে, তোমরা তাকাও শুধু চোখের ভুলে। জানলার ঝিলমিলি তার পাখি তুলে, তোমরা তাকাও শুধু চোখের ভুলে। তোমাদের কোনটা আসল কোনটা নকল, কোনটা শুধুই জবর দখল, তোমরা নিজেই জানো না। এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী।